দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমুদর দিও দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমুদর দিও দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, আমানি সকল দিন নিমে আসে দেহে পথ ভুল মন যে না পায় প্রভু হে, আমানি সকল দিন নিমে আসে দেহে পথ ভুল মন দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমুদর দিও দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, বলে যাই কবো যদি তোমাকে আমি দূর ঠেলে দিও না গো হে অন্তর জামে, বলে যাই কবো যদি তোমাকে আমি দূর ঠেলে দিও না গো হে অন্তর জামে, ভুল গুলো ক্ষমা করে কাছে দিনে নিও, দিও দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমুদর দিও দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমুদর দিও দিও প্রভু পথের দিশা দিও, আখি জুড়ে গো প্রিয় জ্যোতি দিও, দাও খোদাই বুকে অসীম সাহস, মৃত্তিকা সমুদর দিও দিও প্রভু পথের দিশা দিও, আ পাখি জুড়ে।